দেখো রে দেখো রে দেখো রে নয়ন মিলে, দেখো রে নয়ন মিলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো, দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার, কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার, আহামরি কি বাহার, আহামরি কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার, কি বাহার,